الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون سورة البقرة دوتي آيات পাঠ করলাম এই দু আয়াতের সংক্ষিপ্ত আলোচনা তাফসীর আমি এর পূর্বে ধারাবাহিক আমাদের আলোচনা চলছিল এখন দুই দর্শনের মাঝে এই আলোচনা চলবে 15 মিনিট আল্লাহ বলছেন ইয়া বনি ইসরাইল হে ইসরাইলের সন্তানরা বনি ইসরাইল সহজ উযকুরু নিআমাতি আল্লাতী আনআমতু আলাইকুম তোমরা আমার ওইসব নিয়ামতকে স্মরণ করো যেগুলি আমি তোমাদেরকে দান করেছি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন আর আমি তোমাদেরকে সমস্ত সৃষ্টির উপর মর্যাদা দান করেছে এবারে কথা হলো হে ইসরায়েলের সন্তানেরা বনি ইসরাইল ইহুদি তাদের উপর কিতাব নাজিল হয়েছে কিন্তু তারা কিতাবের হক আদায় করেনি হক গোপন করেছে আল্লাহ তাদেরকে বলছেন আমি যেসব নিয়ামত তোমাদের উপর করেছিলাম যেসব নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম পূর্বে ওইসব নিয়ামতের কথা তোমরা স্মরণ করো আল্লাহ পাক তাদের কাছে রসুল প্রেরণ করেছেন কিতাব নাজিল করেছেন সুবহানাল্লাহ বিহামদি কিন্তু ওগুলো তারা কদর করবে আল্লাহ বলছেন আমি যে এইসব নিয়ামত তোমাদেরকে দিয়েছি ওগুলো স্মরণ করো ওগুলোর হক আদায় করো এরপরে অংশ ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি আলামিনের উপর এই জায়গায় হচ্ছে সমস্ত সৃষ্টি বলতে আল্লাহ আল আলামিন বলতে ইনসান আর জিন বোঝানো হয়েছে কারণ মানুষের জিনই হচ্ছে আসল আল্লাহর বিধান যাদের উপর আরোপ করা হয়েছে যাদেরকে দেয়া হয়েছে পালন করার জন্য আর যাদেরকে আল্লাহ পাক তাদেরকে এখতিয়ার দিয়েছেন তোমরা হক না গ্রহণ করতে পারবে তারা হলো মানুষের জিনে আর বাকি সবাই যেসব সৃষ্টি আছে গরু মহিষ হায়ওয়ানাত জীব ওগুলো আল্লাহ বিধান পালন করতে বাধ্য আর এদের উপর কোন বিধান আল্লাহ পাক নাজিল করেনি যে এরকম করতে হবে এরকম এটা হচ্ছে অন্যরকম বিধান যদি কোনো ইখতিয়ার নাই তাদের আচ্ছা আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য হালাল এটা তোমাদের উপর হারাম না আমাদের উপর বিধান আরোপ করেছেন যেটা হালাল ওটা হালাল মানতে হবে যেটা হারাম এটা হারাম মানতে হবে আর হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে হালালের উপর চলতে হবে হালাল হারাম আমাদের জন্য ওদের কিছুই নেই ওদের উপর কোনো বিধান নেই অন্যদিকে ফেরেশতা আলাইহিম সালাম ফেরেশতা যারা ওরা আল্লাহ পাক যা বলবেন তা করতে বাধ্য তারা এদিক সেদিক নেই আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন সে নির্দেশ পালন করতে তারা অবাধ্যতা করে না কারণ তারা সে নির্দেশ পালনে বাধ্য আর আমরা বাধ্য না আমরা আমাদের ইচ্ছা দিন ইখতিয়ার দিয়েছেন আল্লাহ পাক তুমি মানতে পারো না মানতে পারো এই হলো বেশ কম তাই মানুষ ছাড়া এবং জিন ছাড়া যেসব প্রাণী রয়েছে, ফেরেশতাদের কথা আলাদা ভিন্ন, ওদের উপর কোন বিধান আল্লাহ পাক করলেন, ওরা গায়েব মুকাল্লাম, তাই ওদের কথাই আসেনি। তো আলমিন বলতে এখানে ওয়ান্নি ফাদ্দালতুকুম আলা আলামিন, আমি তোমাদেরকে আলামিনের উপর মর্যাদা দিয়েছি, তার মানে ওই জামানার সৃষ্টির উপর আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, মানুষ এবং জিনের উপর, ওই জামানার সবার উপর না। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, لا يجوز صرف المعنى الى تفضيلهم العالمين اي على من قبلهم ومن بعدهم এখানে যে বলা হয়েছে আলামিনের উপর, মানুষ আর জিনের উপর, সমস্ত মানুষ আর জিনের উপর মর্যাদা দিয়েছেন, এর মানে এটি নয় যে এদের পূর্বেকার যত মানুষ এসেছেন সবার উপর আর পরে যারা আসবে সবার উপর মর্যাদা দিয়েছেন, এরকম না। কারণ এদের থেকে আরো উত্তম ছিলেন ইব্রাহিম আলী ইসলাম, যিনি তাদের পূর্বে এসেছেন, কথা বুঝতে পেরেছেন? আর আরেকটা হলো এদের পরে এসেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ, এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ, এইভাবে তার উম্মতও শ্রেষ্ঠ, তাই বনী ইসরাঈল থেকে এই উম্মতের মর্যাদা বেশি, আলহামদুলিল্লাহ। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে নির্দেশ, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, ওই দিনের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো, ওই দিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এটা কোন দিন বলেন তো? কিয়ামতের দিন, সবাই বুঝতে পারে এটা, কিয়ামতের দিন কেউ কোনো লাভ লোকসান করতে পারবে না, কারণ ওই দিন হোক আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবেন, এখানে লাভ করার কিছু নেই, তো একদম লাস্টে। সুপারিশের ব্যাপার আরেক ব্যাপার, কথা আছে সামনে সুপারিশ, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ, কারো সুপারিশ কবুল করা হবে না, তুমি সুপারিশ করতেই পারবে না। তবে যখন রব্বুল আলামিন অনুমোদন দিবেন সুপারিশে, তখন আসবে কয়েকটি শর্তে, সামনে আলোচনা আসবে, ওয়ালা ইউখাযু মিনহা আদল, এই সময় কারো থেকে কোন রকমের বিনিময় গ্রহণ করা হবে না, যে তুমি আজকে এত টাকা দিয়ে দাও তো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবো, আস্তাগফিরুল্লাহ, অথবা এরকম কিছু দিয়ে দেবো কিছু করো আর তুমি বেঁচে যাবে, লা ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইয়ানসারুন, আর ওদেরকে কেউ সাহায্য করতে পারবে না, কারণ সেদিন ক্ষমতা একমাত্র আল্লাহ, আল্লাহ অনুমতি ছাড়া কেউ কি কারো সাহায্য করতে পারে? এবারে কথা সুপারিশ, সুপারিশের অনুমতি রব্বুল আলামিন যখন দিবেন তখন করবে নিয়মতান্ত্রিক, কিন্তু শর্ত হলো কয়েকটি, তিনটি শর্ত। প্রথম নম্বর শর্ত, যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহ খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, এমন ব্যক্তিকে দিবেন না সুপারিশের অনুমতি যে শয়তান, যে নাস্তিক, যে কাফের, যে বেদাতি, যে মুশরিক, কবর পূজারী, না সুপারিশে যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে। আরেকটা, যার জন্য সুপারিশ করবে সেও ভালো হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সন্তুষ্ট, মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে, তার সে আল্লাহর কাছে সন্তুষ্ট ভাজন। আর আরেকটা, ও ইযনুন লিশাফিআ আইয়াশফা, যে সুপারিশ করবে তাকে আল্লাহ পাক অনুমোদন দিবেন, তাহলে তিনটি শর্ত। কেয়ামতের দিন মনে মনে এমনিতেই সুপারিশ করে নিবে, হ্যাঁ, তাই অনেকে মনে করে আমার পীর আছে হালাত তোরাই নিবে, সরাসরি শিরকে আকীদা, আস্তাগফিরুল্লাহ, তোমার কি পীরের কি অবস্থা হবে? আমার পীরতন্ত্র বলতে কিছুই নেই, সেখানে খেয়াল রাখতে হবে, পীরতন্ত্র বলতে কিছুই নেই, আসল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব আর একটা কি আমার সুন্নাহ। এই দুই জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আকলে ধরবে তোমরা বিপদগামী হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমার পরে পীরেরা আসবে আর তোমাদের আত্মশুদ্ধি লাভ হবে। আত্মশুদ্ধি লাভের মাধ্যম যা আছে সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কথা বুঝলেন? তাই সুপারিশের জন্য কয়টি শর্ত? তিনটি। এক, যে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ তার প্রতি খুশি থাকবেন। দুই, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ খুশি হবেন বা খুশি থাকবেন। তিন, যে সুপারিশ করবে আল্লাহ তাকে অনুমোদন দিবেন, অনুমোদন ছাড়া সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেছেন সূরাতুন নাজমে, কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত ফেরেশতা রয়েছে, লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযিনা আল্লাহ লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আসমানে কত ফেরেশতা, এদের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইল্লা মিন বাদি আন ইয়াযিনা আল্লাহ, ইল্লা মিন বাদি আন ইয়াযিনা আল্লাহ লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। তবে আল্লাহ পাক যাকে ভালো পান আর যাকে অনুমতি দিবেন, অনুমতি দিবেন, প্রথম আল্লাহ অনুমতি দিবেন, যে সুপারিশ করবে তাকে অনুমতি দিবেন, তারপরে কার জন্য সুপারিশ, যার জন্য চাইবেন আর যার প্রতি আল্লাহ খুশি থাকবে। তাই ফেরেশতা সুপারিশ করতে পারবেন না আল্লাহর অনুমোদন ছাড়া। তো কথিত এইসব লোক কিরকম সুপারিশ করে, আমাদের সবার মধ্যে তো আছে, আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ মাফ করুন, কিন্তু আল্লাহ তাকে ভালো পান, তো আল্লাহ পাক কি করবেন, ওকে অনুমতি অনুমতি দিবেন, তুমি তাকে তার জন্য সুপারিশ করো, তো সে সুপারিশ করবে। তাই না? তিনটি শর্ত সুপারিশ। এক নম্বর, যে সুপারিশ করবে আল্লাহ পাক তার প্রতি খুশি থাকবেন। দুই নম্বর, যার জন্য সুপারিশ করা হবে আল্লাহ তার প্রতি খুশি থাকবেন। তিন নম্বর, আল্লাহ অনুমতি দিবেন। বুঝতে পারছেন? ও যে সুপারিশ করবে তাকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ বলছেন ওই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। পৃথিবীতে আপনি একটু এদিক সেদিক করে নিলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই হালে কোনো কোনো কোম্পানিতে ঘুষও চলে যেটা কল্পনাও করা যায় না। স্থানীয় লোকেরাও আমাকে বললো একজন শরিক আছে, অন্যরা শরিক, স্থানীয় লোকেরা শরিক, আপনারা শুনেছেন আউযুবিল্লাহ, দেখেন তো এটা কি, হে ভাই ভয় করো আল্লাহকে, রিশওয়াত খাও না। আল্লাহ হেফাজত করুন, কয়দিনের জিন্দগি, চোখ বন্ধ করো নাই তোমার জিন্দগি, কত তো দুনিয়ার জিন্দগি আর কি, সব সবাইকে ভয় করতে হবে। মৌতের পরের যে জীবন সেই জীবনকে তোমাকে স্মরণ করতে হবে, আমাকেও, সবাইকে। আসল জীবন হচ্ছে আমাদের পরবর্তী জীবন, এই জীবন না। তাই ওই জীবন সম্পর্কে আল্লাহ বলছেন আমাদের সকলকে, শুধু বলি ইসরাইলকে না, আমাদের সকলকে, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ কারো জন্য কবুল করা হবে না, আর কারো থেকে কোনো রকমের বিনিময় নেওয়া হবে না, উজরত সওয়াব, কি পয়সা দিলে বাপ লাউন আর কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের ইমান আমাদের হেফাজত করুন।